Ya Rabbi bil Mustafa balli ma qasidana wa ghfir lana ma dha ya wasi'al karami wa ghfir lana ma dha ya wasi'al karami ya wasi'al karami wa shadda وَشَدَّ سَائِسَ مِنْ جُوعٍ وَمِنْ شِبَعٍ فَرُبَّمَا قَمَصَتٍ شَرٌّ مِنَ الدُّخَمِ وَاسْتَفْرِجِ الدَّمْعَ مِنْ عَيْنٍ قَدْ امْتَلَأَتْ مِنَ الْمَحَارِمِ وَالدَّمْعِ يَتَنَا Ya Rabbi bil Mustafa.